ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم حضرات علماء کرام محترم حاضرین اپنارا حضرت مدنی صاحب دامت برکاتہ میر اردو بیان جارا پرشکار بوجھیں তারা তো ওনার বয়ানের মর্ম বুঝতে পেরেছেন। যারা মনোযোগের সাথে আগে পরে ওনার কথা পরিষ্কার বুঝতে পারেননি তারা বিষয়টা অনুধাবন করতে পারে। তিনি একটা হাদিসের বিভিন্ন অংশ তেলাওয়াত করে প্রথমে নামাজের কথা বলেছেন, তারপরে মদ সম্পর্কে বলেছেন, তারপর সন্তানাদিদের কথা বলেছেন। এই নামাজ হল ইসলামের পাঁচটা স্তম্ভের দ্বিতীয় স্তম্ভ। আমরা সব মুসলমানেরা জানি এবং বিশ্বাস করি যে ইসলাম ধর্মের ভিত্তি পাঁচটা, ফাউন্ডেশন পাঁচটা। প্রথমটা হল কালেমা স্বীকার করা, আর দ্বিতীয়টা হল নামাজ কায়েম করা। আমি আপনাদের সামনে যে আয়াতগুলি তিলাওয়াত করেছি সেই আয়াতগুলির ভিতরেও নামাজ কায়েম করার কথা উল্লেখ আছে। কাজেই নামাজ সম্পর্কে আমরা ওই আয়াত যখন সামনে আসবে তখন আরো কিছু কথা শোনার বোঝার চেষ্টা করব। যে আয়াতগুলি আমি তিলাওয়াত করেছি এইগুলি সূরাতুল বাকারার প্রথম দিকের আয়াত। কুরআন শরীফের মধ্যে সর্বমোট 114টি সূরা আছে, এর মধ্যে সবচেয়ে বড় সূরার নাম হল সূরাতুল বাকারা, আর সবচেয়ে ছোট সূরার নাম হল সূরাতুল কাউসার। সূরাতুল কাউসারে মাত্র ছোট ছোট তিনটি আয়াত, আর সূরাতুল বাকারা প্রায় আড়াই পারা জুড়ে একটি সূরা। এই সূরার প্রথম দিকের কয়েকটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ধারাবাহিকভাবে আয়াতগুলি আজকে এবং আগামীকাল আপনাদেরকে বুঝাবার চেষ্টা করব, আপনারা মনোযোগ দিয়ে শোনার বুঝার চেষ্টা করবেন, এর ভিতরে নামাজের কথা আবারও আসবে ইনশাআল্লাহ। মুসলমান হিসাবে আপনাদের সকলের জানা থাকার কথা যে কোরআন শরীফের সর্বপ্রথম সূরার নাম সূরাতুল ফাতিহা, দ্বিতীয় সূরার নাম সূরাতুল বাকারা। সূরাতুল ফাতিহার ভিতরে মাত্র ছোট ছোট সাতটি আয়াত। হাদিস শরীফে আল্লাহ রাসূল পরিষ্কার ভাষায় বলেছেন সূরাতুল ফাতিহার মধ্যে সাতটি আয়াত রয়েছে। সূরাতুল ফাতিহার সেই আয়াতগুলি সমস্ত নামাজীদেরকে নামাজের প্রতি রাকাতে পড়ার ব্যবস্থা আছে। প্রথম রাকাতেও সূরাতুল ফাতিহা পড়তে হয়, দ্বিতীয় রাকাতেও সূরাতুল ফাতিহা পড়তে হয়, তৃতীয় রাকাতেও সূরাতুল ফাতিহা পড়তে হয়, চতুর্থ রাকাতেও সূরাতুল ফাতিহা পড়তে হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার এক নামকরণ করেছেন সূরাতুস সাবঈল মাসানি, ওই সাত আয়াতের সূরা যে সূরা বারবার পড়তে হয়। এমনকি এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি তার নামাজে সূরাতুল ফাতিহা পড়বে না তার নামাজই হবে না। আবার ভিন্ন হাদিসে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা লাহু ইমামুন ফাকরাআতুল ইমামে লাহু কারাআতুন, যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়বে তার পক্ষ থেকে সূরা কেরাত ইমামে পড়বে। কাজেই যেই ব্যক্তি সূরাতুল ফাতিহা পড়বে না তার নামাজ হবে না, কথাটা মুক্তাদিদের জন্য না ইমাম এবং একা করনেওয়ালার জন্য। এই কথাটা সঠিকভাবে বুঝতে না পেরে অনেকেই পীড়াপিড়ি করে মুক্তাদিদের দ্বারা সূরাতুল ফাতিহা পড়াবার জন্য, এটা ভুল পথ, এটা ভ্রান্ত। আল্লাহ পরিষ্কার ভাষায় কুরআনে বলেছেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, নামাজে যখন কুরআন পড়া হয় তখন তোমরা, তোমরা বলতে ইমাম সাহেব, নামাজে যখন কুরআন তিলাওয়াত করা হয় কে করবে, তখন তোমরা বলতে চোখ থাকো। আল্লাহ বলেন নামাজে যখন কুরআন তিলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো। কুরআন তিলাওয়াত করবেন ইমাম, চুপ থাকবে কারা, মুক্তাদিরা। কাজেই যে হাদিসে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরাতুল ফাতিহা না পড়লে নামাজ হবে না, সেই হাদিসটা মুক্তাদিদের জন্য না ইমাম এবং একা পড়নেওয়ালার জন্য, ইমাম এবং একা পড়নেওয়ালার জন্য। এই যে আমার আলোচ্য বিষয়, কথায় কথায় আশ্রয়ের জন্য বলা। আজকাল মাঝে মাঝে ফাঁকে ফাঁকে এমন কিছু লোক পাওয়া যায় যারা এগুলি নিয়ে বাড়াবাড়ি করে, এদের বাড়াবাড়িতে পড়বেন না, এদের ভুল বুঝা নিতে পারবেন। এই সূরাতুল ফাতিহা যে মুসল্লি প্রতিটি রাকাতেই পড়তে হয়, এই সূরাতুল ফাতিহার ভিতরে মুসল্লি কি বলে আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার যত নাম রেখেছেন এর মধ্যে একটা নাম আছে সূরাতু তালিমিল মাসআলা। এর অর্থ হল আল্লাহর কাছে দোয়া করার নিয়ম পদ্ধতি শিক্ষা দেওয়ার সূরা। সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ বান্দাদেরকে নিয়ম শিক্ষা দিয়েছেন আল্লাহর কাছে কোন নিয়মে দোয়া করবে। নিয়মটা কি? আল্লাহ বলেন, প্রথম আয়াতে বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক। এখানে শিক্ষা দিয়েছেন তোমরা যে আল্লাহর কাছে দোয়া করবে সর্বপ্রথম সেই আল্লাহর প্রশংসা। দুই নম্বর আয়াত হল আর রহমানির রহিম, আল্লাহ অত্যন্ত মেহরবান অতিশয় দয়ালু। এখানে আল্লাহ শিক্ষা দিয়েছেন যে আল্লাহর কাছে দোয়া করবে আগে সেই আল্লাহর গুণগান গাও। তৃতীয় আয়াতে বলা হয়েছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মালিকি ইয়াউমিদ্দিন। তৃতীয় আয়াত এই আয়াতে এর অর্থ হল আল্লাহ হাশরের দিনের মালিক। এর মধ্যে শিক্ষা দেওয়া হয়েছে তোমরা যে আল্লাহর কাছে দোয়া করবে সে আল্লাহর মর্যাদা বর্ণনা করো। আল্লাহ হাশরের দিনের মালিক, এটা আল্লাহর একটা মর্যাদা। তারপরে চতুর্থ নম্বর আয়াতে বলা হয়েছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমারই এবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। চতুর্থ আয়াতে এই কথার মাধ্যমে আমাদের শিক্ষা দেওয়া হয়েছে তুমি কোন অধিকারে আল্লাহর কাছে দোয়া করবে এবং আল্লাহ কোন কারণে তোমার দোয়া কবুল করবেন, আর তোমার মধ্যে আর আল্লাহর মধ্যে সম্পর্ক কি বল। ইয়াকা নাবুদুর ভিতরে সে সম্পর্ক বলে দিল, আমরা আল্লাহর ইবাদত করি, আমরা হলাম আল্লাহর বন্দা আর আল্লাহ হলেন আমাদের মাবুদ। আমরা আল্লাহর গুলাম আর আল্লাহ আমাদের মনিব। গুলাম মনিবের কাছে না চাইলে চাইবে কার কাছে, আর মনিবে গুলাম রে না দিলে দিবে কারে। এই হইল আল্লাহর মধ্যে আমাদের মধ্যে সম্পর্ক। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো আমাদের মধ্যে আর আল্লাহর মধ্যে সম্পর্ক কি? গুলাম মনিবের সম্পর্ক। কি সম্পর্ক? গুলাম মনিবের সম্পর্ক। আমরা হলাম আল্লাহর গুলাম আর আল্লাহ হলেন আমাদের মনিব। গুলামে কার কাছে চাইবে? মনিবের কাছে। মনিব কারে দান করবে গুলামরে? এই হইল সম্পর্ক। এই আয়াতের ভিতরে আল্লাহ শিক্ষা দিয়েছেন আল্লাহর কাছে যে তোমরা দোয়া করবে সম্পর্ক কি বলো। সম্পর্ক না থাকলে কোন অধিকারে তোমরা দোয়া করবে আর কেন আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে। তারপরে পাঁচ নম্বর আয়াতে আল্লাহ দোয়ার মূল বিষয়বস্তু উল্লেখ করেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সোজা পথ দেখাও, আমাদেরকে সোজা পথ দেখাও। কোথায় যাওয়ার সোজা পথ? যে জান্নাত থেকে আমরা এসেছি সেই জান্নাতে ফিরে যাওয়ার সোজা পথ। সোজা পথে কোথায় যাবে? জান্নাতে। এই জান্নাত থেকে মানুষ পৃথিবীতে এসেছে, আবার পৃথিবীর থেকে বিদায় হওয়ার পর জান্নাতে ফিরে যেতে হবে, না পারলে জাহান্নাম ছাড়া গতি নাই। কাজেই জান্নাতের পথে তো আমি নিজে নিজে চলতে পারবো না, হে আল্লাহ তুমি আমাকে জান্নাতের সোজা পথ দেখাও এবং সেই পথে আমাকে চালাও। এটা হইল সূরাতুল ফাতিহার ভিতরে যে আল্লাহ আমাদের দোয়া শিক্ষা দিচ্ছেন, এই দোয়ার মূল সাবজেক্ট হইল এটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে জান্নাতে যাওয়ার সোজা পথ দেখাও। হাদিসে তফসিরে উল্লেখ আছে নামাজে দাঁড়ায় যখন মুসল্লিরা এই কথাগুলি বলতে থাকে সাথে সাথে আল্লাহ তার কথার জবাব দিতে থাকেন। যখন মুসল্লি বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ তার জবাবে বলেন হামিদানি আব্দি, আমার বন্দা আমার প্রশংসা করল। যখন মুসল্লি বলে আর রহমানির রহিম, আল্লাহ তার জবাবে বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বন্দা আমার গুণগান গাইল। যখন মুসল্লি বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তার জবাবে বলেন মাজ্জাদানি আব্দি, আমার বন্দা আমাকে সম্মান দিল। যখন বন্দা বলে মা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ বলেন বন্দা এবাদত আমার জন্য করলো আর সাহায্য আমার কাছে চাইল। কি সাহায্য? বেস্তে যাওয়ার সুদাপদ চায়। আল্লাহ বলেন লাকামা সাআল তাইয়া আব্দি, ওরে বন্দা তুই যে জিনিসটা আমার কাছে চাইলে এটা আমি তোরে দান করে দিল। কি চাইল? বেস্তে যাওয়ার সুদাপদ। কি চাইল? বেস্তে যাওয়ার সুদাপদ। আল্লাহ জবাবে কি বললেন? দিলাম। এখানে আমাদের একটা কথা বুঝতে হবে, এক জায়গার থেকে আরেক জায়গাতে যাবে একটা মানুষ, সে পথ চিনে না, আপনার কাছে চাইল যে আমার এ পথটা দেখাও। আপনি শুধু বলেন দেখাইয়া দিলাম, এর দ্বারা দেখাইয়া দেওয়া হইল না, বাস্তবেও দেখাইয়া দিতে হবে। দেখাইয়া দিলেন না, শুধু বললেন দেখাইয়া দিলাম, এটা কি পথ দেখাইয়া দেওয়া হয়? হয় না। বন্দা সুরাতুল ফাতেহার ভিতরে আল্লাহর কাছে চাইল যে আমাদেরকে জান্নাতে যাওয়ার সুদাপদ দেখাইয়া দাও, আল্লাহ বলেন দেখাইয়া দিলাম, বাস্তবে দেখাইলেন কোথায়? আপনারা আগেই বলেছেন দেখাই পথ দেখাইয়া দাও যে বলল, তারে দেখাইয়া দিলাম বললেই দেখাইয়া দেওয়া হয় না, বাস্তবেও দেখাইতে হয়। মসজিদের ভিতর থেকে একটা লোক বাইরে যাবে, বাইরে যাওয়ার দরজাটা সে জানে না, নতুন মানুষ, আপনার কাছে বলল যে ভাই এই মসজিদ থেকে বের হওয়ার দরজাটা কোথায়? আপনি শুধু দরজা এদিকে বললে হবে না দেখাইতে হবে? আঙ্গুল উঠে দেখাইতে হবে এইদিকে দরজা। আল্লাহ তো এমনটা করলেন না, বন্দা চাইল আল্লাহর কাছে আমাদেরকে জান্নাতে যাওয়ার সুদাপদ দেখাইয়া দাও, আল্লাহ শুধু বললেন দেখাইয়া দিলাম, কোথায় দেখাইলে? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন কেরাম লেখেন সূরাতুল ফাতিহার ভিতরে নমাজের মধ্যে আল্লাহ আর বন্দায় কথার লেনদেন হয়, বন্দা চাইল কথার দ্বারা, আল্লাহ জবাব দিলেন কথার দ্বারা। বাস্তবায়ন শুরু করেছেন আল্লাহ আলিফ লাম মিম থেকে, জান্নাতের সুদাপদ দেখানি শুরু করেছেন ত্রিশ পারা কোরআন শেষে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত, বন্দাকে জান্নাতের জান্নাতে যাওয়ার সুদাপদ দেখাইয়া শেষ করেছে। শুধু দেখাইয়া দিলাম বললেন না, বাস্তবেও দেখাইয়া দিলেন। জান্নাতের পথ দেখানির বাস্তবতা কোথার থেকে শুরু হইল? আলিফ লাম মিম থেকে শুরু হইল। কোথায় গিয়া শেষ হইল? মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গিয়া শেষ হইল। এই ত্রিশ পারা কোরআনের ভিতরে আল্লাহ সূরাতুল ফাতিহার জবাবের বাস্তবায়ন করে দিছেন। তোমরা যে সূরাতুল ফাতিহার ভিতরে আমার কাছে চাইলে জান্নাতের সুলাভ দেখাবার জন্য ত্রিশ পারা কোরআনের ভিতরে আমি তোমাদেরকে সেই পথ দেখাইয়া দিলাম, এই পথে চলবে, মরণের সাথে সাথে জান্নাতের পথে চলবে। এই হইল সূরাতুল ফাতিহার সাথে ত্রিশ পারা কোরআনের সম্পর্ক। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন কোরআনের প্রতিটি সুরার সাথে পরবর্তী সুরার বিষয়গত কানেকশন আছে, কোরআনের প্রতিটি আয়াতের সাথে পরবর্তী আয়াতের বিষয়গত কানেকশন আছে। এই কানেকশনটা বুঝতে পারলে কোরআনের মর্ম বোঝা সহজ হয়ে যায়, কানেকশনটা না বুঝলে কোরআনের মর্ম বোঝা কঠিন হয়ে যায়। তাই এখানে এসে মুফাসসিরিনে কেরাম লেখেন সূরাতুল ফাতিহার সাথে ত্রিশ পারা কোরআনের সম্পর্ক কি? সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ বলেছেন তোমাকে সুদাপদ দেখাইয়া দিলাম, আর ত্রিশ পারা কোরআনের ভিতরে দেখাইয়া শেষ করে। এবার আমার কথা বুঝে থাকলে বলুন, আল্লাহ বন্দাকে বেহেস্তে যাওয়ার সুদাপদ দেখানি শুরু করলেন কোথার থেকে? আলিফ লাম মিম থেকে শুরু করেছে, এখান থেকে সূরাতুল বাকারা শুরু হয়েছে। এই সূরার নাম সূরাতুল বাকারা। বাকারা শব্দের বাংলা অর্থ হল গাভী, ইংলিশে আপনারা কি বলবেন জানি না, কাউ কাউ নাকি। বাকারা শব্দের বাংলা অর্থ হল গাভী। গাভীর নামে পবিত্র কোরআনের সবচেয়ে বড় সুরার নাম রাখলেন আল্লাহ, ব্যাপারটা কি? এই বাকারা শব্দের অর্থটা শোনা মাত্রই অনেকের মনে প্রশ্ন জাগে যে গাভীর নামে পবিত্র কোরআনের সবচেয়ে বড় সুরাটির নাম রাখলেন আল্লাহ, ঘটনাটা কি? ঘটনাটা হল এখানে গাভী বলতে যে কোনো গাভী বোঝানো হয়। হযরত মুসা আলাইহিস সালামের জমানার একটা বিশেষ গাভীর ঘটনা এই সূরার ভিতরে বর্ণনা করা হয়েছে, যে ঘটনার মধ্যে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য লেসন রয়েছে। লেসন ওই লেসনটার দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য আল্লাহ এই সূরাটাকে সূরাতুল বাকারা নামে নামকরণ করেছে। বলেন তো যে কোনো গাভীর কথা না, মুসা আলাইহিস সালামের যুগের একটা বিশেষ গাভীর কথা। সেই গাভীর ঘটনার ভিতরে সেই যুগের মানুষের জন্য শিক্ষণীয় বিষয় ছিল না, সর্বযুগের মানুষের জন্য আছে। ওই শিক্ষাটার দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য আল্লাহ এই সূরাটাকে সূরাতুল বাকারা নামে নামকরণ করেছে। সেই গাভীর ঘটনা সবিস্তারে বলতে গেলে আজকে এবং আগামীকালকের সম্পূর্ণটা সময় গাভীর ঘটনার ভিতরে শেষ হয়ে যায়। না আলিফ বুঝতে পারবেন, না লাম বুঝতে পারবেন, না মিম বুঝতে পারবেন, না জালিকাল কিতাব বুঝতে পারবেন, না হুদাল্লিল মুত্তাকিন বুঝতে পারবেন। শুধু গাভীর ঘটনা আগাগোড়া বুঝতে পারবেন। এই গাভীর ঘটনার সংক্ষিপ্ত সার হল, হযরত মুসা আলাইহিস সালামের জমানায় তার উম্মতেরা একদল উম্মতেরা একটা বস্তিতে বসবাস করত, একটা গ্রামে বসবাস করত। একদিন রাত পোহাইয়া দেখা গেল সদর রাস্তায় তাদের সর্দারকে কে মারিয়া নিহত করিয়া লাশ ফালাইয়া আছে, গুফনে রাত্রে মারছে এই এই গ্রামের সর্দারকে, কে মারছে কেউ জানে না। এরা দল বেঁধে মুসা আলাইহিস সালামের কাছে আসলো এবং বলল যে আমাদের এই সর্দারকে কে খুন করেছে, যদি আপনি বলতে পারেন তাহলে আপনার উপর আমরা ইমান আনব। আমাদের সমাজে এমন কিছু মুসলমান পাওয়া যায় যারা বলে যে এই রকম আমাদের ওই প্রশ্নের জবাব দিতে পারলে আমরা কুরআন হাদিস মানব। কেন আপনার প্রশ্নের জবাব যিনি দিতে পারলেন না এই দুষ্টা কি কুরআনের? তাহলে উনি যে আপনার জন্য আমি কোরআন মানবেন না কেন? কোরআন কি অপরাধ করল আপনার? এরা এরকম একটা শর্ত লাগাই দিল যে আপনি আমাদের এই সর্দারকে কে খুন করল এটা বলতে পারলে আপনাদের প্রতি আপনার প্রতি আমরা ইমান আনব। মুসা আলাইহিস সালাম সরল মনে ভাবলেন আল্লাহ তো অবশ্যই জানেন কে খুন করেছে, আমি যদি আল্লাহর কাছ থেকে জিজ্ঞাস করে যদি এদেরকে বলে দেই আর এরা সবাই যদি এই কারণে ইমান আনে সবাই তো জাহান্নাম থেকে বাঁচবে। এই শর্তের উসিলায় যদি এদেরকে জাহান্নাম থেকে বাঁচানো যায় তবুও তো ভালো। তাই আল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন আল্লাহ এই লোকটাকে খুন করেছে কে? আল্লাহ ফাকরুল আলমিন বললেন খুন করেছে কে এই প্রশ্নের সোজা জবাব আমি আপনাকে দেব না, আপনিও তাদেরকে দেবেন না। এই জাতিটা সোজা নয়, জাতিটার স্বভাব বাঁকা, জাতির স্বভাব বাঁকা। কেমন বাঁকা একটু করে বলছে, এই জাতি সোজা জাতি না, এই জাতির সোজা জবাবের যোগ্য নয়, বাঁকা জাতি, এই জন্য বাঁকা জবাব দিতে হবে। কি জবাব বলে আপনি তাদেরকে বলে দিন, একটা গাভী জবাই করে সেই গাভীর গোশত যেন এই নিহত ব্যক্তির শরীরে স্পর্শ করে তাহলে ওই ব্যক্তিটা নিজেই জিন্দা হয়ে বলে দেবে কে তারে খুন করলো এবং কেন করলো। একটা গাভী জবাই করে মুসা আলাইহিস সালাম সরল সোজা বলে দিলেন, আরম্ভ হইল এরার বক্রতা, আরম্ভ হইল এরার বাকামি। কয় গাভী তো কতটাই আছে, কেমন রঙের গাভী এটা তো আল্লাহ বললেন না, কাজে আমরা এটা করব না। কি মনে করে জাতিটা সুজা না বাঁকা? বাঁকা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুসা নবী আবার জিজ্ঞেস করলেন, আল্লাহ এরা জানতে চায় গাভীর রংটা কেমন? আল্লাহ বলে দিলেন, গাভীর রংটা যেন হয় টকটকা হলুদ রঙের। এই প্রশ্ন করত না, আল্লাহ রঙের কথা বলতেন না, যে কোনো গাভী দোবাই করলে উদ্দেশ্য সফল হইত, কিন্তু এরা প্রশ্ন করে মানার জন্য নয়, প্রশ্ন করে বেড়াদাল সৃষ্টি করার জন্য। এইরকম প্রশ্নকারীর অভাব নাই বর্তমান দুনিয়ার মুসলমান সমাজে, জানার জন্য মানার জন্য প্রশ্ন করে না, ফেস লাগানির লাগি প্রশ্ন করে। আমার একদিন বাংলাদেশের এক বন্ধ ফিরে প্রশ্ন করে, কয় কোরআনের তফসির যে কর, কোন সুরাত মিম নাই কোন সুরাত বা নাই বলতে পারবা? কোন সুরাত মিম নাই জানলে নামাজ করা যাইব, কোন সুরাত বা নাই জানলে উইব খামোহা প্রশ্ন। আমি বললাম বলতে পারলে, কয় বলতে পারলে সাব্যস্ত হবে তুমি কোরআন কোরআন জানো? আমি বললাম দেখো কুলহু আল্লাহ সুরার মধ্যে বা নাই আর ইন্না আতাইনা সুরার মধ্যে মিম নাই, হয়েছে কই হয়েছে? কি হইল হইলে? যে না জানলে কোন কাজটা একটা করবো আর জানলে কোন কাজটা সারা যাইব, জানলেও কোনো লাভ নাই না জানলেও কোনো ক্ষতি নাই। কিন্তু আমি যদি বলতাম যে আমি জানি না, তখন বলতো তোমার কথা মানি না। এইটাই মতলব, বুঝে থাকলে বলুন, জানার জন্য মানার জন্য প্রশ্ন করে না বেড়াজাল সৃষ্টি করার জন্য প্রশ্ন করে? বেড়াজাল। আমি তাহলে বললাম তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, কয় আপনাদের সাথে কি আমরা পারব? হে আমার ইন্টারভিউ নেই, হে আর এমন করে আমার সাথে পারতো না। আমি কইব এটা তোর সাথে কম্পিটিশন করার লাগি না, তোর একটা উপকারের লাগি একটা কথা জিজ্ঞেস কর, কথা এটা বলো কোন কোন কারণে উজু ভাঙ্গে জানো? কয় না এটা তো জানে, কোন সুরাত মিম নাই জানে আর কোন সুরাত বা নাই জানে, কোন কারণে উজু ভাঙ্গে জানে? নমাজ কেন করে? নমাজের ডান জানে গঠনের জন্য বললাম যে আমাদের মুসলমান সমাজে এমন প্রশ্নকারীর অভাব নাই, ফালতু প্রশ্ন করে বেড়াদাল সৃষ্টি করার জন্য, আসল কাজ এড়াইয়া যাওয়ার জন্য। এইরকম বক্র স্বভাব ছিল ওই জাতিটার, যে জাতির মধ্যে মুসা আলাইহিস সালামের এই ঘটনা ঘটল। যখন মুসা নবী বলে দিলেন গাভীটার রং কেমন হওয়া চাই, টকটকা হলুদ রং, বলে হলুদ রঙের তো অনেক গাভী আছে, বয়স কত হবে তা তো আল্লাহ বললেন। আল্লাহর কাছে মুসা নবী আবার জিজ্ঞেস করে বলে দিলেন, আল্লাহ জানিয়ে দিলেন বয়সটা হবে তার মাঝারি বয়স, কচি বয়সেরও যেন না হয় বৃদ্ধ বয়সেরও যেন না হয়, গাভীটা যেন মাঝারি বয়সের হয়। অথচ যে কোনো বয়সের গাভী দেবে বলে তার উদ্দেশ্য সফল হইত। অবস্থা বুঝে থাকলে বলুন, প্রশ্ন করে জানার জন্য মানার জন্য না বেড়া জাল সৃষ্টি করার? এবার তারা বলে মাঝারি বয়সের হলুদ রঙের গাভীও তো অনেকটাই হতে পারে, সুনির্দিষ্ট কোন আলামত বলে দিন কেমন, যে আলামতটা একটা মাত্র গাভীর মধ্যে পাওয়া যায়। আবার মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করলেন, মাঝারি বয়সের টকটকা হলুদ রঙের গাভী তো বুঝলাম, কিন্তু এমন একটা আলামত চাই যে আলামত শুধুমাত্র একটা গাভীর মধ্যে পাওয়া যায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আলামত বলে দিলেন, যেই গাভীটা জীবনে কোনদিন কোন কাজে লাগানো হয়নি, কাজে ব্যবহার করা হয়নি, না হাল চাষে ব্যবহার করা হয়েছে, না কুয়ার পানি উত্তোলনে ব্যবহার করা হয়েছে, না তার কাজে কোনদিন দোয়াল তোয়ানো হয়েছে, সম্পূর্ণ নিখুঁত, যার মধ্যে কোন রকমের খুঁত নাই কোন রকমের দাগ নাই। শেষবারের প্রশ্নের সময় তারা ইনশা আল্লাহ বলেছিল, ওয়া ইন্না ইনশা আল্লাহ লামুহতাদু, বারবার প্রশ্ন করতেছি আপনাকে সরি, দুঃখিত হবেন না, এইবারের প্রশ্নটা যদি বলতে পারেন তাহলে ইনশাআল্লাহ আমরা আমলটা করে নেব। মুফাসসিরিন কেরাম লেখেন শেষ প্রশ্নের বেলা যে ইনশাআল্লাহ শব্দ যোগ করেছিল, এই জন্য শেষ পর্যন্ত আল্লাহ তাদেরকে ওই গাভী দোবাই করার তৌফিক দান করেছেন, তা যদি না বলতো তাহলে কিয়ামত পর্যন্ত যদি প্রশ্ন করতে থাকতো আল্লাহ কিয়ামত পর্যন্ত এই শর্ত লাগাইয়া দিতেন, কোনদিন তাদের উদ্দেশ্য সফল হবে। এটা হল ইনশা আল্লাহ বলার বরকত। ইনশা আল্লাহ বলার ব্যাপারে আলাদা মশালা আছে, আলাদা গঠন আছে, আলাদা অনেক কিছু আছে। কোন মুসলমান ভবিষ্যতে কোনো কাজ করবে, ভবিষ্যতে কোনো কথা বলবে, এমন কথা বলার সাথে সাথে ইনশা আল্লাহ বলা উচিত। ইনশা আল্লাহ অর্থ যদি আল্লাহর ইচ্ছা হয়, আমি আগামীকাল তোমার কাছে আসব যদি আল্লাহর ইচ্ছা হয়, আমি আগামীকাল তোমাকে অমুক কাজ করে দেব যদি আল্লাহর ইচ্ছা হয়। কেন? কারণ আমি হাজার চেষ্টা করলেও কোনো কাজ হবে না যদি আল্লাহর ইচ্ছা না থাকে। এই জন্য ইনশাল্লাহ বলা উচিত। এ পর্যন্তই ইনশাল্লাহ সম্পর্কে আজকে মনে রাখি। এইবার তারা এমন একটা দাবি কুচ করতে বাইর হইল যে এমন একটা দাবি হওয়া যায়। দাবির মধ্যে তিনটা শর্ত পাওয়া যেতে হবে, একটা মাঝারি বয়স, একটা সপ্তকা হলুদ রং, আর একটা নিখুঁত। নিখুঁত কোনো তার নাই জড়িয়ে, কোন সংসারের কোন কাজে কোনদিন গাভীরা ব্যবহার করা হচ্ছে। এই গাভীর আরেকটা ইতিহাস আছে। এক ব্যক্তি, এই তাদের গোষ্ঠীর মধ্যে একটা লোক ছিল অত্যন্ত নেককার, সে ছোট্ট একটা বাসুর আর তার ছোট্ট একটা শিশু ছেলে রেখে মারা গেল হঠাৎ। মরার সময় আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, আমার এই বাসুর ছাড়া তো আমার আর কোন সম্পদ নাই, এই বাছুরটা বিক্রি করে খাই তো আমার এই শিশু ছেলেটা লালন পালন হইতে পারবে, কাজে এই বাছুরটা তোমার নামে এই জঙ্গলে ছেড়ে দিলাম, আর আমার ছেলে কিভাবে রুজি করবে, কিভাবে খাইবে, কিভাবে জীবনযাপন করবে, কিভাবে পেট পালবে, এর জন্য দুনিয়ার কোন মানুষের ভরসা করলাম না, দুনিয়ার কোন সম্পদের ভরসা করলাম না, আল্লাহ আমার সন্তানকে তোমার হাওয়ালা করে দিল। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে সেই বাছুর যেহেতু আল্লাহর নামে ছেড়ে দিল, এই জন্য কোন মানুষ এই বাছুরটাকে কোন কাজে লাগাইছে না, জঙ্গলে থাকে আর স্বাধীনভাবে খায় আর মোটা তাজা হয়। এই ছেলে যখন বয়স্ক হইল, ওই লোকেরা হযরত মুসা আলাইহিস সালামের কাছ থেকে তিন শর্ত উদ্ধার করে গাভী খুঁজতে বের হইল। খুঁজতে খুঁজতে খুঁজতে খুঁজতে আইয়া দেখে একটা ছেলে একটা গাভী ঘাস খাওয়াইতেছে, এই গাভীটার মধ্যে তিনটা গুণ পাওয়া যায়। ওই ছেলে সেই গাভী জিজ্ঞাসা করলো, ছেলে তোমার এই গাভী বিক্রি করবে আমাদের কাছে? সে বলল যে না, আমি তো বলতে পারবো না, আমার মাকে জিজ্ঞেস করতে হবে। গেল ছেলের মার কাছে জিজ্ঞেস করতে, বলল আমরা গাভীর কাছে দাঁড়াই, তুমি তোমার ছেলে তোমার মার কাছে গিয়ে জিজ্ঞেস করে আসো। তারা গাভীর কাছে দাঁড়ায় রইল আর ছেলে থাকল তার মাকে জিজ্ঞেস করতে। বলে, মা, একদল লোক এসেছে আমাদের গাভীটা কিনতে চায়, তাদের বিরাট বড় একটা কাজ হবে এই গাভীর দ্বারা। এই গাভী জবাই করে এর এক টুকরো গোশত ওই সর্দারের শরীর স্পর্শ করলে ওই সর্দার জীবিত হয়ে নিজেই বলে দেবে কে তারে খুন করলো এবং কেন খুন করলো, কত বড় কাজ হবে এই গাভীর গাভীর দ্বারা। এই জন্য এই গাভীটা তারা কিনতে চায়, আমি আপনার মতামত ছাড়া বিক্রি করি নি, আসলাম আপনার মতামতের জন্য। মা বললেন, ওদেরকে গিয়া বলো যদি গাভীর দাম তিন দিরহাম, রুফার দ্বারা একটা পয়সা তৈরি হইতো সেই যুগে, যার নাম ছিল দিরহাম, তিন দিরহাম যদি গাভীর মূল্য তারা দেয় তাহলে আমরা বিক্রি করব। ওরা ওই ছেলেটা ফিরে আসলো, ফিরে আসার পথে রাস্তায় পাইল একজন লোক, সেই লোক বলে, তুমি তোমার গাভী বিক্রি করার অনুমতি পাইছো তোমার মায়ের কাছ থেকে? বলে, হ্যাঁ পাইছি। বলে, কত বিক্রি করলো? তিন দিরহাম। রাস্তার লোকটা বলে, আমি ছয় দিরহাম বিক্রি করবো, আমাকে দিয়ে দাও, ছয় দিরহামে করি। সে বলে, না তো, আমার মা বলেছেন তিন দিরহামে বিক্রি করার জন্য, ছয় দিরহাম এর দ্বারা আমি বিক্রি করলে মায়ের কথা রক্ষা হবে না, আমার কাছে পয়সার মূল্য চেয়ে মায়ের কথা রক্ষার মূল্য বেশি। বলুন, ঘটনার ভিতরে শিখার মতো অনেক কিছু আছে কিনা? তখন ওই লোকটা রাস্তায় দাঁড়ায় রইল আর বলল যে, ঠিক আছে, তোমার মাকে আবার যে জিজ্ঞাসা করো যে রাস্তায় একটা লোক ছয় দিরহামের দ্বারা কিনতে চায়, বেচবো কিনা। আবার ছেলে ফিরত গেল মায়ের কাছে, মা বললো ঠিক আছে ছয় দিরহামে যে কিনতে চায় তার কাছে বিক্রি করো। ফিরে আসা লোকটাকে বললো যে আমার মা বলেছেন ছয় দিরহামে যে কিনতে চায় তার কাছে বিক্রি করব। লোকটা বলে আমি এটা নয় দিরহামের দ্বারা কিনতে চাই। সে বলে না আমি নয় দিরহামে বেচবো না। বলে কেন? আমার মা বলছেন ছয় দিরহামের কথা। এইভাবে কয়েক দফা আসা যাওয়ার পরে এই পথের লোকটা ছেলেটাকে বলল যে তোমার মাকে গিয়া বলো আমি এই গাইয়ে এই গাভীর খরিদ্দার না, আমি কোনো মানুষ না, আমি জিবরিল ফিতিস্তা, আল্লাহ পাঠাইছেন, আল্লাহ পাঠাইছেন এই জন্য যে তোমরা এই গাভীর মূল্য যদি নির্ধারিত মূল্য যদি এদের কাছে চাও তাহলে তোমরা যথেষ্ট পরিমাণ মূল্য পাবে না, তোমরা এদের কাছে বহুত মোটা অঙ্কের মূল্য চাও। এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য আসছি। জিব্রাইলের কথা মতো এই ছেলে ওই দলের লোকের কাছে বলো যে তোমরা যদি আমার এই গাভী কিনতে চাও, গাভী কিনার পরে গাভী জবাই করে তার চামড়া উঠাইয়া চামড়ার মধ্যে যে পরিমাণ স্বর্ণ ঢুকাইয়া গাঠুরি বানলে জায়গা হয় ওই পরিমাণ স্বর্ণের বিনিময়ে কিনতে চাইলে বেচবো না। একটা গাভীর চামড়া দিয়া কি পরিমাণ স্বর্ণ গাঠি বানা যাবে? ফাঁস ভরি না ফাঁস মনের চেয়েও বেশি, ফাঁস মনের চেয়েও অথচ ওই দিক দিয়ে তাদের বিরাট বড় সমস্যা আটকা পড়ে রয়েছে এই গাভীর কারণে। শেষ পর্যন্ত তারা বাধ্য হইয়া এত বিপুল পরিমাণ স্বর্ণ দিয়া গাভীটা কিনে নিয়ে গেল। ওই লোকটাকে বলেছিল আল্লাহ দুনিয়ার কোন মানুষের হাওলা করলাম না, দুনিয়ার কোন সম্পদের ভরসা করলাম না, আমার ছেলে কিভাবে লালিত পালিত হবে সেই ব্যাপারে আমার ছেলেকে তোমার হাওলা করলাম, তোমার উপর ভরসা করলাম, আল্লাহর প্রতিদান দিলেন কিনা। এবার আমরা যদি আমাদের ছেলেকে হারাম রুজি না করলে খাইবে কিভাবে মনে করে যাই আর হারাম রুজির ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে কোরআনের ঘটনায় আর আমাদের বাস্তব জীবনে খাপ খাইল না বেখাপ্পা হইল। দেখুন তো এই ঘটনার ভিতরে আমাদের শিকার মতো কিছু আছে কিনা। এরপর তারা গাভী কিনে নিয়ে গাভী জবাই করল, গাভীর এক টুকরা গোশত নিয়ে ওই নিহত সর্দারের গায়ে লাগাইল। সাথে সাথে সর্দার জীবিত হয়ে বলল যে আমাকে খুন করেছে আমার ভাতিজা, আমার আপন ভাতিজা, সে আমার মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিল সম্পদের লোভে। কিসের লোভে? সম্পদের লোভে। সে আমার মেয়ের যোগ্য পাত্র নয়, এই জন্য আমি বিয়ার মধ্যে অমত অসম্মতি জ্ঞাপন করেছি, তোমার কাছে বিয়া দেব না। এই কারণে সে আমাকে খুন করেছে, আমার মেয়ের অভিভাবক হইয়া সে নিজের ইচ্ছা স্বাধীন মতো আমার মেয়েকে বিয়া করে আমার সম্পদ মুগ্ধ হল করবে, এই উদ্দেশ্যে সে আমার আমাকে খুন করেছে। বলে আবার যেই লাশ সেই লাশ হয়ে গেল। এখন কি আরো কিছু শিক্ষণীয় বিষয় পাওয়া বাইর হল না যে দুনিয়াতে যদি কেউ কুমতভাবে কোনো কাজ করে তাহলে কোনো না কোনো দিন আল্লাহর কাছে ধরা পড়তেই হবে। এই লেসনটা ওই গাভীর ঘটনার ভিতরে পাওয়া গেল কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাভীর ঘটনাটা এই সূরার ভিতরে বর্ণনা করেছেন, আর এই সূরাটাকে সূরাতুল বাকারা নামে নামকরণ করেছেন, এই গাভীর নামে নামে সূরার নামকরণ করেছেন। খুব সংক্ষেপে গাভীর ঘটনাটা কইলাম, বুঝে থাকলে এবার বলুন। সূরাতুল বাকারা, বাকারা শব্দের অর্থ গাভী, গাভীর নামে সূরার নাম করেছেন যে কোনো গাভী বোঝাবার জন্য না বিশেষ একটা গাভীর ঘটনা, সেই ঘটনার ভিতরে সর্বযুগের সর্বলোকের অনেক কিছু লেসন রয়েছে শিখার মতো, ওইগুলি শিক্ষা দেওয়ার জন্য ওই শিক্ষণীয় বিষয়গুলির দিকে মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ সূরাটাকে সূরাতুল বাকারা নামে নামকরণ। সূরার প্রথম আয়াত আলিফ লাম মিম, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, এগুলি কোন শব্দ না অক্ষর? ওয়ার্ড না লেটার? লেটার। এ অর্থ কি? কোন অর্থ নাই, বি অর্থ কি? কোন অর্থ নাই। সি এর কোন অর্থ নাই। যতক্ষণ পর্যন্ত লেটারগুলি মিলিত হইয়া কোন ওয়ার্ড না হয় ততক্ষণ পর্যন্ত তার কোন অর্থ হয়। অথচ কোরআন শরীফের সবচেয়ে বড় সুরার শুরুতেই আল্লাহ তিনটা লেটার দিলেন, আলিফ লাম মিম। আলিফের তো কোনো অর্থ নাই, অর্থহীন কথা কেন আল্লাহ কোরআনে দিলেন? লামের তো কোনো অর্থ নাই, অর্থহীন কথা কেন আল্লাহ কোরআনে দিলেন? মিমের তো কোনো অর্থ নাই, অর্থহীন কথা কোরআনে কেন দিলেন? এখানে এক প্রশ্ন যায়। এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন কেরাম লিখেছেন, আল্লাহ কোরআনের বিভিন্ন সুরার শুরুতে যে কতগুলি অক্ষর ব্যবহার করেছেন অর্থহীন অবস্থায় নয়, কোন না কোন অর্থ উদ্দেশ্য করেই আল্লাহ এই অক্ষরগুলি ব্যবহার করেছেন। এবং আমাদের ভাষার মধ্যেও তার নিয়ম চালু আছে। যেমন এক ব্যক্তি তার নাম লেখে এভাবে, এ টি এম মুস্তফা কামাল, এ টি এম লেখে কিনা। এ তো একটা অক্ষর, কি অর্থ? টি তো একটা অক্ষর, কি অর্থ? এম তো একটা অক্ষর, কি অর্থ? তুমি তোমার নামে এই অক্ষরগুলি, অর্থহীন অক্ষরগুলি যে যে উদ্দেশ্যে ব্যবহার করেছ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতে এই এই অক্ষরগুলি সেই উদ্দেশ্যেই ব্যবহার করেছ। আপনারা যদি বলেন যে এ টি এম এর ব্যাখ্যা আমি সম্ভাব্য ব্যাখ্যা করি, এল এ অক্ষরের দ্বারা সে আবু শব্দ বুঝাইছে, টি অক্ষরের দ্বারা সে তুফাইল শব্দ বুঝাইছে, এম অক্ষরের দ্বারা সে মুহাম্মদ শব্দ বুঝাইছে, তার পূর্ণ নাম হল আবু তুফাইল মুহাম্মদ মুস্তফা কামাল, সম্ভাবনা আছে? সম্ভাবনা নাই। কিন্তু যেই লোকটা তার নামের সাথে এটিএম ব্যবহার করেছে, সে যদি বলে যে না আমি এটিএম আবু তুফাইল মুহাম্মদ বুঝাইবার জন্য ব্যবহার করিনি, আমি আবু তাহের মুহাম্মদ বুঝাবার জন্য ব্যবহার করেছি, তাহলে আহনের সম্ভাব্য অর্থ ঠিকবে না তার কথাই দিকে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম কোন না কোন অর্থ উদ্দেশ্য করে ব্যবহার করেছেন। আপনি যদি সম্ভাব্য অর্থ বলেন, কিয়ামতের দিন আল্লাহ যদি বলেন এই অর্থ আমি উদ্দেশ্য করিনি, তাহলে আহনের বলা বাতিল তাই দিক। বিষয়টা সহজে বোঝার জন্য একটা উদাহরণ দিয়ে, একটা গল্প দিয়ে আসুন। মাস্টার তার ছাত্রকে বলে, বিবিসি অর্থ কি বলতে পারো? বিবিসি, বিবিসির খবর আছে না? মাস্টার ছাত্রকে বলে, বিবিসি অর্থ কি বলতে পারো? ছাত্র ছিল গর্দব ধরনের, বলে বলতে পারি স্যার, বলো তো। বিবিসি অর্থ বেবি বিস্কুট কোম্পানি স্যার, বিবিসি বেবি বিস্কুট কোম্পানি। মাস্টার কয় বাড়ি বিয়াদ্দব ছেলে তো? মাস্টার যখন বলল ভারি বিয়াদ্দব ছেলে তো, তখন তো এই অর্থটা হইতে পারে স্যার, বিবিসি ভারি বিয়াদ্দব ছেলে। অক্ষরগুলির সম্ভাব্য অর্থ কেউ বলতে পারে, কিন্তু যে ব্যবহার করেছে তার অর্থই সঠিক, আর যারা অন্য অর্থ বলবে তারার অর্থ সঠিক নাও হইতে পারে। চেতনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতে তিনটা অক্ষর ব্যবহার করেছেন, আলিফ লাম মিম। আপনি যদি বলেন যে সম্ভব আছে আলিফ দ্বারা আল্লাহ বুঝাইছেন, লাম দ্বারা জিব্রাইল বুঝাইছেন, মিম দ্বারা মুহাম্মদ বুঝাইছেন, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে মুহাম্মদের কাছে নাজিল করা, আপনি বলতে পারেন। কিন্তু আল্লাহ যদি কিয়ামতের দিন বলেন যে না আমি এই এই অর্থ বুঝাইয়া ব্যবহার করিনি, তাহলে আপনার সম্ভাবনা বাতিল। দুনিয়ার কোন মানুষকে আল্লাহ কোন উদ্দেশ্যে এই অক্ষর কোন অর্থ বোঝাবার জন্য অক্ষরগুলি ব্যবহার করেছেন, অর্থগুলি দুনিয়ার মানুষের কাছে আল্লাহ ব্যক্ত করেননি, গোপন রেখেছেন। এবার বলুন তো, অর্থহীনভাবে আল্লাহ ব্যবহার করেছেন না অর্থ উদ্দেশ্য করে? কোন অর্থ আল্লাহ উদ্দেশ্য করে ব্যবহার করলেন আমাদেরকে বলে দিয়েছেন না গোপন রেখেছেন? গোপন রেখেছেন। কেন গোপন রাখলেন? এগুলি এমন ব্যাপার যেগুলি দুনিয়ার জীবনে জানলে আমাদের মারাত্মক ক্ষতি হবে, শুধু আখেরাতের জীবনে জানলে উপকার হবে, এই জন্য দুনিয়ার জীবনে গোপন রেখেছেন, আখেরাতে আমাদেরকে বলে দেবেন। কথা বুঝতে পারলেন? এছাড়া এই আলিফ লাম মিম তিনটা অক্ষর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্যই আল্লাহর নবী ছিলেন, এই কুরআন যে সত্যই আল্লাহর নাজিল করা কালাম তার একটা জ্বলন্ত প্রমাণ। আলিফ লাম মিম কুরআনের সত্যতার একটা জ্বলন্ত প্রমাণ। এবার আমরা এই কথাটা বোঝার চেষ্টা করি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। জন্ম হওয়ার ছয় বৎসরের মাথায় মাও ইন্তেকাল করেছেন, দাদা অভিভাবক হইলেন দাদাও ইন্তেকাল করেছেন, চাচা অভিভাবক হইলেন চাচাও ইন্তেকাল করেছেন, অনবরত কন্টিনিউ বাবা ইন্তেকাল করলেন, মা ইন্তেকাল করলেন, দাদা ইন্তেকাল করলেন, চাচা ইন্তেকাল করলেন। এইভাবে রসুলের জীবনের শুরু থেকেই অভিভাবকগণ ইন্তেকাল করার কারণে রসুলের কাছে কোন শিক্ষা প্রতিষ্ঠান, মোহাম্মদ সুলসামকে কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাইয়া কোন উস্তাদের কাছে নিয়ে দিয়া যে আমার এই ছেলেটাকে লেখাপড়া করা এই সুযোগ নাই, বাবাও সেই সুযোগ পাইলেন না কোন উস্তাদের কাছে লেখাপড়া শিক্ষা দেওয়ার জন্য পাঠাইবার, মাও পাইলেন না সেই সুযোগ, দাদাও পাইলেন না সেই সুযোগ, চাচাও পাইলেন না সেই সুযোগ, যে কারণে তিনি কোন উস্তাদের কাছে লেখাপড়া না করেই চল্লিশ বছর বয়স করেছে। কোন উস্তাদের কাছে আলিফ বা তা সা এগুলি পর্যন্ত কোন উস্তাদের কাছে শিখেন। আল্লাহ কেন এমন ব্যবস্থা করলেন? আল্লাহ ইচ্ছা হল যে আমি তো ওনাকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি, ওনার বাবা যদি থাকতেন আর ওনাকে কোন উস্তাদের কাছে লেখাপড়া করাইবার জন্য নিয়ে যেতেন তাহলে সেই উস্তাদ ওনার চেয়ে বড় সাব্যস্ত হইতেন। আমার ইচ্ছা হইল ওনার বড় কাউকে বানাইব না। একমতটা বুঝতে পারতেছেন? মা যদি বাঁচতেন কোন উস্তাদের কাছে নিয়ে পড়াইবার জন্য দিতেন তাহলে যে উস্তাদ তারে পড়াইতেন সেই উস্তাদ তার চেয়ে মর্যাদায় বড় হইয়া যেতেন। আমার এই নবীর চেয়ে মর্যাদা যেন দুনিয়াতে কেউ বড় হইতে না পারে, এই জন্য এই ব্যবস্থাটাই আমি শুরুতে বন্ধ করে দিই। এইভাবে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অক্ষর পর্যন্ত কোন উস্তাদের কাছে না শিখে না শিখে চল্লিশ বৎসর বয়স করেন। চল্লিশ বৎসর বয়স পাওয়ার সাথে সাথে আল্লাহ তার কাছে ত্রিশ পারা কোরআন নাজিল করা শুরু করে। বেদিন কাফিরেরা বলতে থাকল যে এইগুলি আল্লাহর কালাম নয়, এইগুলি মুহাম্মদ মন গড়া বানায় আর আল্লাহর কালাম নামে চালায় নেয়, মন গড়া বানায়। আপনারা বলুন, এ শিখল না, বি শিখল না, সি শিখল না, ডি শিখল না, ই শিখল না, এমন লোকটা মন গড়া একটা ইংলিশ বুক কি বলেন লিখতে পারবে? পারবে? এ শিখে না, বি শিখে না, সি শিখে না, ডি শিখে না, এত বড় বই লেখে দেবে? তারপরে কাজে কাজেই যদি তার কাছে এমন কিছু পাওয়া যায় তাহলে প্রমাণ হবে যে তার বানানো না অন্যর দেওয়া। ঠিক তেমনি ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ ইচ্ছাকৃত ভাবে এই আক্ষরিক জ্ঞান দিছেন না জীবনে। কেন? কুরআন নাজিল হওয়ার সময় যখন লোকেরা বলবে এগুলি মন গড়া বানাইয়া বলে তখন বিবেক বান্দের বিবেকে ধরা পড়বে। আলিফ সিনে না, বা সিনে না, তা সিনে না, লোকে তিসপাড়া কোরআন মন গড়া বানাবে কেমনে? সুতরাং এই আলিফ লাম মিম তিনটা অক্ষর এই কথার জ্বলন্ত প্রমাণ যে এই কোরআন মুহাম্মদের মন গড়া বানানো নয়, আল্লাহ নাজিল করা। বুঝে থাকলে বলুন তিনটা অক্ষর কিসের প্রমাণ? কোরআন যে আল্লাহর নাজিল করা, মুহাম্মদ রাসূলের মন গড়া বানানো নয়, এর প্রমাণ এই তিনটা অক্ষরের জ্বলন্ত প্রমাণ। বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারলাম। এ বি সি ডি যে শিখল না তার কোন ওস্তাদের কাছে, এই লোক বিশাল একটা ইংলিশ বুক রচনা করতে পারবে? তারপরে যদি কয় কেউ যে তুমি এবিসিডি না জানলে কি বলবো, ওইটা তুমি রচনা করছো, তাহলে তার কথা গ্রহণ করব? কখনো নয়। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন উস্তাদের মাধ্যমে আক্ষরিক জ্ঞান অর্জন না করাইয়া 40 বছর কাটাইলেন কেন? যখন কোরআন নাযিল শুরু হওয়ার পরে কেউ বলবে এই মন গরম আনাইয়া বলছেন, বিবেক বানেরা যেন জবাব দিতে পারে, যে লোক আলিফ শিখল না বা শিখল না, তিসপাড়া কোরআন মন গরম আনায় কিভাবে, তোর মাথা এত গান্দা হইল কেন? গেল আলিফ লাম মিম সম্পর্কে যার সারমর্ম হইল এই 30 পারা কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহর মন গড়া রচিত নয়, আল্লাহর নাযিল করা কালাম। আলিফ লাম মিমের দ্বারা ইঙ্গিতে এই কথা পরিষ্কার হয়ে যাবে যে 30 পারা কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহর মন গড়া রচিত হল আল্লাহর নাযিল করা কালাম, আল্লাহর নাযিল করা কালাম। এরপরে আল্লাহ যালিকাল কিতাবুল্লা রাইবা ফীহি বলে, জালিকার কিতাব বলে আরো একটু ইঙ্গিতটা আরো পরিষ্কার করলেন, আর লা রাইবা ফীহি বলে কথাটা একেবারে সুস্পষ্ট করে দিলেন। জালিকার কিতাব তো ওই কিতাব, যদি আল্লাহ বলতেন হাজাল কিতাব তাহলে অর্থ হইত এই কিতাব, আল্লাহ হাজাল কিতাব না বলে জালিকার কিতাব বলেছেন। আমি আপনাদেরকে কথাটা উদাহরণের মাধ্যমে কেমনে বোঝাই, ইংলিশে একটা কথা আছে দিস বুক আর একটা আছে দ্যাট বুক, বলেন দুটার মর্ম কি? দিস বুক বলতে কোন বইটা বুঝাইবে, যে বইটা অনেক দূরে না কাছে, আর দ্যাট বুক বলতে কোন বইটা বুঝাইবে, যে বইটা অনেক দূরে। যদি আল্লাহ হাজাল কিতাব বলতেন তাহলে অর্থ হইত দিস বুক, আল্লাহ হাজাল কিতাব না বলে জালিকাল কিতাব বলেছেন, অর্থ হইল দ্যাট। কেন আল্লাহ এই ভঙ্গিতে বললেন? আল্লাহ বুঝাতে চান এই কিতাবটা তোমাদের পৃথিবীর কেউ রচনা করেনি, সেটা ওই সাত আসমানের উপরে লৌহে মাহফুজ থেকে নাযিল করা হয়েছে। এবার বলুন এখানের কিতাব না সেখানের কিতাব, তাহলে দিস বুক খাটে না দ্যাট বুক খাটে? এই জন্য আল্লাহ হাজাল কিতাব না বলে জালিকাল কিতাব বলেছেন, দিস শব্দের পরিবর্তে দ্যাট শব্দ ব্যবহার করে, হাজা শব্দের পরিবর্তে জালিকা শব্দ ব্যবহার করে, আল্লাহ ইঙ্গিতটা আরো পরিষ্কার করে দিলেন এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর মন গড়া রচিত নয়, লৌহে মাহফুজ থেকে নাযিলকৃত। আলিফ লাম মিমের মধ্যে ছিল অস্পষ্ট ইঙ্গিত, জালিকা শব্দের মধ্যে রয়েছে সুস্পষ্ট ইঙ্গিত, আর লা রাইবা ফীহি এর মধ্যে আল্লাহ পরিষ্কারভাবে বলে দিলেন যে এই কিতাব নিঃসন্দেহে আল্লাহর নাযিল করা, এটা যে আল্লাহর নাযিল করা কালাম এতে কারো কোন রকমের সন্দেহের কোন পার্থক্য নেই। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন এই কিতাব সত্যই আল্লাহর নাযিল করা না মুহাম্মাদের মন গড়া বানানো, এ ব্যাপারে কিছু সন্দেহেরও সুযোগ আছে? সন্দেহ করারও সুযোগ নেই, লা রাইবা ফীহি এতে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন জাগে, সাত আসমানের উপরে লৌহে মাহফুজ নামক একটা স্থান আছে যেখানে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর তত্ত্বাবধানে কোন কিছু হেফাজত করে রাখা হয়, সংরক্ষণ করে রাখা হয়, জায়গাটার নাম লৌহে মাহফুজ। সাত আসমানের নিচে না সাত আসমানের উপরে, এই লৌহে মাহফুজ থেকে সাত আসমানের উপর থেকে এই কিতাব মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে দুনিয়ার মানুষের সমাজে আল্লাহ পাঠালেন কেন? এত দূরের কিতাব দুনিয়াতে পাঠাইলেন কেন? এই কিতাবের দুনিয়ার মানুষের জন্য কি আছে? এই প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন হুদাল্লিন নাস, আর এক আয়াতে বলেছেন হুদাল্লিল মুত্তাকি। সুদূর লৌহে মাহফুজে সংরক্ষিত কিতাব কুরআন শরীফ পৃথিবীতে মানুষের সমাজে পাঠালেন কেন? আল্লাহ বলেন হুদাল্লিন নাস, সমস্ত মানুষের হেদায়েতের জন্য, সমস্ত মানুষকেই জান্নাতের সুদা রাস্তা দেখাবার জন্য, সমস্ত মানুষকেই জান্নাতের সুদা রাস্তা দেখাবার। হুদাল্লিন নাস বলেছেন এই সুরার ভিতরেই অনেক ভিতরে, আর হুদাল্লিল মুত্তাকিন বলেছেন এখানে খুদা বিরুদের জন্য, পরহেজগারদের জন্য, আল্লাহওয়ালাদের জন্য হেদায়ত, অর্থাৎ যারা আল্লাহকে আল্লাহকে ভয় করে চলতে চায় তাদেরকে জান্নাতের পথ দেখা যায়। এখানে আবার প্রশ্ন জাগে, এক প্রশ্নের দুই জবাব দিলেন কেন আল্লাহ দুইভাবে? এত দূরের থেকে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার মানুষের সমাজে এই কিতাব আল্লাহ কেন পাঠালেন? এটা হল প্রশ্ন। এক জবাবে আল্লাহ বলেন সমস্ত মানুষের হেদায়তের জন্য, আরেক জবাবে বলেন মুত্তাকিনদের হেদায়তের জন্য। সমস্ত মানুষের হেদায়তের জন্য হয়ে থাকলে মুত্তাকিনদের হেদায়তের জন্য বলার কোন মানে থাকে না, আর শুধু মুত্তাকিনদের হেদায়তের জন্য কোরআন নাজিল করে থাকলে সমস্ত মানুষের জন্য কোরআন নাজিল বলার কোন মানে হয় না। উল্টা পাল্টা দুই কথা বললেন কেন এক প্রশ্নের জবাব? প্রশ্নটা বুঝতে পারছেন কি আপনারা? এই প্রশ্নের জবাব মুফাসসিরিনে কেরাম যে উদাহরণ দিয়ে বুঝাইছেন সেই উদাহরণটাই আমিও আপনাদের সামনে তুলে ধরি। একজন স্বাস্থ্যহীন দুর্বল মানুষকে ডাক্তার বলে দিলেন নিয়মিত দুধপান করলে, নিয়মিত ঘি খাইলে, নিয়মিত গুস্ত খাইলে, নিয়মিত ডিম খাইলে তোমার শরীর হৃষ্টপুষ্ট হবে, বলিষ্ঠ হবে, শক্তিশালী হবে। ডাক্তার ভুল কইছে? ভুল কইছে? যে কোন দুর্বল মানুষ, স্বাস্থ্যহীন দুর্বল হালকা ধরনের মানুষ, শক্তিহীন মানুষ নিয়মিত দুধ পান করলে তার স্বাস্থ্য শক্তিশালী হয়, নিয়মিত ডিম খাইলে স্বাস্থ্য ভালো হয়, নিয়মিত ঘি খাইলে স্বাস্থ্য ভালো হয়, যে সর্বলোকের জন্য বিধান। কিন্তু ঘটনাক্রমে যে দুর্বল লোকটাকে ডাক্তার এই কথা বলে দিলেন, এই দুর্বল লোকটার পেট খারাপ, হজম শক্তি নাই, দুধ খাইয়া ডিম খাইয়া ঘি খাইয়া হজম করতে পারবে দূরের কথা, সাধারণ খানা খাইয়াও সে হজম করতে পারে না। সে যদি ডাক্তারের পরামর্শ মতো ঘি খায় তাহলে শক্তিশালী হইব না আরো গায়ল হইব? গির দুষে না ফেটের দুষে? এইটা আপনাদের বোঝা দরকার। গায়াল হওয়ার মূলে দুষটা গিয়ের মধ্যে না তার পেটের মধ্যে? পেটের মধ্যে। ঠিক তেমনি ভাবে কোরআনের মধ্যে সর্বলোকের এই জান্নাতে যাওয়ার সুগাহতের বিবরণ আছে, কিন্তু যারা ব্রেইনে গণ্ডগোল, যাদের মাথায় গণ্ডগোল, ওই লোকটা আসিল পেটে গণ্ডগোল, আর মানুষের মধ্যে যাদের মাথায় গণ্ডগোল, এরা কোরআন পড়লে কোরআন বুঝলে আরো পথভ্রষ্ট হবে, কারণ এটা তার মাথায় এটা ডাইজেস্ট হয় না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন একায়েতে বলেন সমস্ত মানুষের জন্য কোরআন হেদায়েত, অর্থাৎ সমস্ত মানুষকেই কোরআনে জান্নাতে যাওয়ার পথ দেখায়। আর এখানে আয়াতে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, শুধুমাত্র যাদের মাথায় গণ্ডগোল নাই, যারা সরলভাবে কোরআনকে গ্রহণ করার জন্য প্রস্তুত, তাদেরকেই, তারাই শুধু কোরআনের হেদায়ত গ্রহণ করতে পারে। বিয়ের মধ্যে সর্বলোকের জন্যই স্বাস্থ্য ভালো হওয়ার ব্যবস্থা আছে। ডায়রিয়া রোগী গ্রহণ করতে পারে না, এটা গিয়ের দোষ নয়, রোগীর দোষ। ঠিক তেমনি ভাবে কোরআনের মধ্যে সর্বলোকের ওই হেদায়তের ব্যবস্থা আছে, যাদের মাথায় গণ্ডগোল তারা গ্রহণ করতে পারে না, যে কোরআনের দোষ না তার মাথার দোষ, কোরআনের দোষ নয় তার মাথার দোষ। এর একটা উদাহরণ দেখুন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচা ছিলেন, আপন চাচা, নাম ছিল আবু তালিব, নাম ছিল আবু তালিব। আবু তালিব যখন রাসূলের অভিভাবক, তখন সমাজের বড় বড় মূর্তি পূজারীদের নেতারা আবু তালিবের কাছে রসুলের বিরুদ্ধে বিচার দায়ের করল যে তোমার বাতিদা হয় আবু তালিব, আমরা বাপ দাদা সদ্য গোষ্ঠীর থেকে দেব দেবীর পূজা করে আসছি, তোমার বাতিদা মন্দ বলে তোমার মতো সর্দারের বাতিদা হওয়ার কারণে এতদিন বরদাস্ত করেছি, এবার আর বরদাস্ত করা সম্ভব নয়, তোমার বাতিদাকে পারলে তুমি সামলাও, না পারলে আমাদের হাওলা করে দাও, আমরা পিটাইয়া তারে শাস্তি দেব। আবু তালিব রসুলকে বললেন বাতিদা, তোমার কাছ, তুমি করো মানুষের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে যাও, দেখলে তো তোমার বিরুদ্ধে কি বিচার। রসুল আবু তালিবের কথার জবাব না দিয়া কানতে লাগলেন, চক্ষু দিয়া ঝরঝর করে পানি পড়তে লাগলেন, রসুলের চোখে পানি দিকে, রসুলের কান্না দেখে আবু তালিব জিজ্ঞাসা করলেন বাচ্চাটা কেন কান্দ বলো, আমার প্রশ্নের জবাব দিলা না, তুমি কান্দ কেন? রাসুল বলেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে মানুষের কাছে যাওয়ার জন্যই আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠাইছেন, যেটা আপনি না করতেছেন আমি যেন না যাই, যাওয়ার জন্যই পাঠাইছেন। কাজে আপনি আমার পক্ষে থাকেন আর না থাকেন, আমি আমার কাজ করতেই হবে। তখন আবু তালিব বলল ঠিক আছে তাহলে তুমি তোমার কাজ করো, এর আগে বলেছে তোমাকে পিটাইয়া শায়েস্তা করবে, আমি কথা দিলাম আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় তোমার গায়ে কাউকে হাত তুলতে দেবো না, তোমাকে পিটাইতে হইলে আগে আমাকে হত্যা করতে হবে। আবু তালিবও তাদের পক্ষে গেল না মোহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে রইল, প্রাণের বাজি রেখে তোমার গায়ে হাত তুলতে হইলে আগে আমাকে হত্যা করতে। সেই আবু তালিবের মরণকালে রসুল বললেন চাচা এইভাবে প্রাণের ঝুঁকি নিয়ে আমার পক্ষপাতিত্ব করেছেন দুশ্মনদের মোকাবেলায়, কিন্তু আপনি নিজেও তো লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করেন নাই। আবু তালিব নিজেও লা ইলাহা ইল্লাল্লাহ জানেন, আপনি পরকালে জাহান্নাম থেকে নাজাত পাবেন না, আপনাকে নাজাত দেওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করার পারমিশনও আমি পাব। আপনি একটিবার আমার কানে কানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন, কাল হাশরের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করব আপনাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতে দেওয়ার জন্য। আবু তালিব বলে বাচিতা মুহাম্মদ, তুমি যে বলেছ যে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস না করলে পরকালে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে না, এই কথাটা আমার বুঝার বাকি নাই, এই কথাটা বুঝার বাকি নাই, কিন্তু ঘটনা হল এই সমাজের সবগুলি মানুষ মূর্তি পূজা করে, বাগদাদের আমল থেকে মূর্তি পূজা করে আসছে। আজকে যদি আমি মরণকালে লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করে মরি, সমাজের লোকেরা বলবে যে আমাদের সর্দার আবু তালিব মরণকালে বাগদাদার পথ ছেড়ে দিয়ে বাতিদার ফোক ধরে মরল, এই যে একটা দীক্ষার দিবে, এই যে একটা কলঙ্ক হবে দুনিয়াতে আমার, এই কলঙ্কে কলঙ্কটা আমি চাই না, বরং দুনিয়াতে আমার এদের কাছে আমার সুনামটা বজায় থাকুক, বিনিময়ে পরকালের জাহান্নাম কি আমি গ্রহণ করে নিব। আবু তালিব না বুঝে, না বুঝেই লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করলো না, না বুঝে শুনেই গ্রহণ করলো। রাসূল আবু তালিবকে জান্নাতের পথ চিনাইলেন কিনা, কুরআন তাকে জান্নাতের পথ দেখাইল কিনা, তাহলে গ্রহণ করল না কেন? বুজানির ত্রুটির কারণে, না কুরআনের ত্রুটির কারণে, না তার মাথায় গণ্ডগোল, মাথায় ঠিক সেইভাবে আমাদের বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমানের মাথায় গণ্ডগোল, কুরআন গ্রহণ করতে রাজি নয়। আমরা সিলিদি ভাষায় একটা কথা কয়, আসল কথা যদি হই বাইয়া ভরব দই, আসল কথা যদি হই বাইয়া ভরব দই। আবু তালিব কোরআনের কথা গ্রহণ করতে রাজি ছিল না, বর্তমান দুনিয়ার কজন মুসলমান কোরআনের কথা গ্রহণ করতে রাজি? মদনী সাহেব বলে গেছেন আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় মদকে হারাম বলেছেন, কোন দেশের কোন সরকারে যদি মদ হারাম আইন করে এর বিরুদ্ধে মুসলমানেরা আন্দোলন করে, বর্তমান তুর্কিস্তানেরও একই অবস্থা, বর্তমান তুর্কিস্তান সরকার মদকে নিষিদ্ধ করেছে, মুসলমানেরা এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে যে না আমরা মদ নিষিদ্ধ মানব না, আমরা মদ খাব। এইসব মুসলমানের মধ্যে আর আবু তালিবের মধ্যে বেশ কম্পিউটার, এই জন্য আল্লাহ তাকরাব্বুল আলমিন এক আয়াতে বলেন হুদাল্লিন নাস, আর এক আয়াতে বলেন হুদাল্লিন মুত্তাকিন, কুরআন সর্বলোককেই জান্নাতের পথ দেখায় কিন্তু সর্বলোক এই পথ গ্রহণ করে না, যারা গ্রহণ করে তাদের নাম মুত্তাকিন। আজকের আলোচনার এই শেষ কথাটা আমরা বিদায়ের সময় স্মরণ রাখি যে কুরআন সর্বলোকেই জান্নাতে যাওয়ার পথ দেখায় কিন্তু সর্বলোক গ্রহণ করে না, যারা কোরআনের জানানো পথ গ্রহণ করে তাদেরকে কোরআনের ভাষায় কি বলা হয়? মুত্তাকি। আজকের মতোই আলোচনা এখানে অসমাপ্ত রইল, ইনশাআল্লাহ আগামীকাল আবার এখান থেকে আলোচনা শুরু হবে। এখন আজান হবে, যাদের উজু নাই উজু করবেন, যাদের উজু আছে তারা নামাজের ব্যবস্থা গ্রহণ করবেন।